Sean Bernheim. Bay. On the left. Bay. Sean Bernheim. Bay. Al-Ami. Bay. Al-Abdin. Bay. Mahfuz Rahman. Bay. Mahfuz Rahman. Bay. Saiful Islam. Ali bin Islam. Anwar Abai Mustanji Abai Akhirullah Abai Nasir Abdin Abai Nur Muhammad Abai Sanarullah Abai Sadiqul Islam Abai Nazir Islam Abai Mustanmar Haq Abai عبد الرحمن نبي شمس الرحمن نبي شاهد الاسلام شاهد الاسلام تعالى معي نبي طيب حسين نبي نايم حسن نايم حسن اسوا ابو بكر صديق نبي تميم حسين نبي حمد الله نبي سرور عالم نبي شمس الحق لبيك حسين لبيك عدنان لبيك محمد بن عبد المتين لبيك الأمين لبيك دول أمين لبيك شيخ أمدر لبيك أميس الرحمن لبيك المجد الساقر لبيك واس الدين لبيك حسن لبيك حجة الله لبيك ابو بكر صديق تاج الاسلام اكرم حسين شيخ فريد شاكوي ناصر عبد السلام عبد الله لبيك عبد الرحمن نايم مادی حسن عبد الرحمن احمد حسین امان اللہ سعید زمان راسل احمد خالد سیف اللہ نور اللہ عبید اللہ عبد الرحمن سالم ادا الاسلام الطریق مصرف عبد الحسین طبع الحسین عید الرحمن نظر الاسلام بسم اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے رد کیا علا عثمان بن مدعون عثمان بن مدعون پر تبکل کو تبکل مطلب ہی تبکل کو رد کیا জিজ্ঞাসা করছিল আমাদের জন্য সংসার ছোড়কে মহিলাদের সঙ্গে তারা এই তাদের তাবাত করবে নাচরা নিয়েছে এই ধর্মকে তারা নষ্ট করে দিচ্ছে ইসলামের রসুল্লাহ আমরা প্রত্যেকে নিজের আন্ডা বের করে ফেলে সব ঘরকে খাটিয়ে দেখি না বোঝা চাই না বোঝা লাতা বাক না লাগতা চাই না লাতা বাক তার না জায়গা লাগতা চাই না তাবাক করি না আমরা জন্ম সারিয়ে দিতাম মেয়ে লোককে সারিয়ে দিতাম সারিয়ে জঙ্গলে আমরা কাটেছি এটা না বলে রাখতে চাই না হাসি না এর মধ্যে কী করছে মোবাইল এখানে বলা হয় রাখতে চাই না আল্লাহ তাআলা তো বলছে অতাবাক্তার ইলিহে তাবদীলা বলো না এক না অতাবাক্তার ইলিহে তাবদীলা আর তাবাক্কুল কি যে আল্লাহ তাআলা কি তারা তাবাক্কুল করনা আপনি একেবারে আল্লাহ দিকে মতো হয়ে যায় দুনিয়ার সব আপনি সরে যান তো তাবাদ কিন্তু আল্লাহ তাআলা হুকুম এখানে তাবাদুল নিষেধ করছেন রাখতার তাবাদ তুলা তো এই তাবাদুলে আর ওই তাবাদুলি না সমাস এখানে তাবাদুল মোরা এনকেতা আমি নিশা এনকেতা আমি নিশা মেয়েরূপের সাথে মন পাতা হয়ে যায় মেয়েরূপের সাথে কোনো সম্পর্ক না রাখা মেয়েরূপের সাথে কোনো সম্পর্ক না রাখা এটা তো শিখেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম রদ করে দিয়েছে মিস করে অতবাক্তা এলিয়ে তাকদিরা একমাত্র আল্লাহর দিকে মতো হয়ে যাওয়া কিছু সময়ের জন্য যখন আল্লাহ তাআলা নূর তার দিকে আসে আল্লাহ তাআলা এখনো গায়েছে এখনো প্রতিবেদনে গায়েছে হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যে এই অন্তরে দাওয়াত দিতে যাই, প্রথম দাওয়াত দিয়ে আসলে আসলে আমার ভিতরে আগে যে আল্লাহর দিকে মতো ছিল সেই তারা যে আমার দিলে মধ্যে থাকে না, না থাকলে তো আমি সবসময় মসজিদে এতরাত করি, এতরাত করি সব কিছু ছাড়ি দিই, আল্লাহর দিকে মতবাদ হয়ে যায়, আল্লাহর দিকে মতবাদ হয়ে গেলে সেই তারা যে আবার আমার মধ্যে আসে আল্লাহ তার যে আল্লাহর দিকে যে হয়ে যায় আল্লাহ তারা সেই সম্পর্কটা আবার আমার দিয়ে করে দেয়। এরকম এরকম মত আর ওইখানে কাগজ করলে অর্থাৎ মেয়ে লোকে আশেপাশে দেওয়ায় করে দেওয়া এখানে ওইটা না, এখানে আল্লাহ কি ইচ্ছে করে মতো দুইটা বাক্য দাউদি দাউদি গাহরি উনি নেতাকে ফেরত করে কেন পানু মা বিচারে মাসনা অসুখ পান কেহু এটা আমার সিগা আমার জন্য হয় অজুবের জন্য হয় আর ইমামের সাথে খান করলে আরে অনান্য দিক নেতা হল মোবা মোবা নেতা করলে সাফ হবে না করলে কোনো গুণ হবে না উনি সাইকেনা দাউদের সালামের ইয়া দিকে পারেন কিসের দিকে পারেন আমরা বলি হজরত ছিল কিন্তু আমাদের ধর্মে এটা না, আমাদের ধর্মে বলছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামে বলছেন তিনটির হাদিস আল হায়া ও আর তাহাত্তুর আল হায়া হায়া শ্রম আর তাহাত্তুর আতর লাগা আর সেবা কু আর প্রসাদ করা আর নিকাহ ইন সুনানিল মুরসালিন এগুলা সমস্ত রসুলের সুন্নত আর বলছেন লা রাহবানিয়তা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন রাহবানিয়ত নাই আর বলছেন রসুল আসলাম আর বাউন মান খরতিয়া ভুল না আর বাউন মান খরতিয়া ভুল না সাদর করে থাকতে জিনিস তাকে দেওয়া হয় দুনিয়া আখরাতের খায় দেওয়া হয় একটা হলো কলব যে কল্পন কাটি সকল কাটি আর তিনি তৃতীয় হলো বেসান জবান দ্বিতীয় কাজ তৃতীয় হলো শরীর বালা মসজিদ মাত্রাতে সবার করে এই চতুর্থের এরকম দিদি যে দিদি নাকি তার জানের মধ্যেও কোনো প্রাণ চায় না গরু চায় না আর স্বামীর মালের মধ্যেও কোনো গরু চায় না এরকম দিদি নাকি পায় দুনিয়া আকারে পায়ের কাছে যাওয়া হয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه حضرت ابو هريره رضي الله تعالى عنه سے مروی ہے قال انه قال ابو هريره نے کہا ہے قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم نے کہا ہے تم کہو المرأه عورت تو شادی کی جاتی ہے یہ اربعین দুনিয়ার মধ্যে মেয়েলোককে বিবাহ করা হয় চারটা জিনিস দেখা শুধু হাদিস নেই বলেন চারটা জিনিস দেখা মেয়েলোককে বিবাহ করা হয় এরকম আদত বালাদিন আদত চারটা জিনিস দেখা বিবাহ করা হয় আর ভাই তার চিজ দিয়ে ماں لکھا عورت کی مال کے سبب سے یہ عورت کا بہت مال تھا بولے حسب ہاں اور اس کے حسب سے اس کے عورت کے باپ کے خاندان باپ خاندان دیتا باپ اور بال ماؤں بیوہ کرا اور جمال لکھا আর আওরতকে খুব সুরতি মজা আছে মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে এই জন্য বিবাহ করা হয় আর উসকে দিনদারি মজা সে বিবাহ শাদি কি যায় এটা সাতটা দিনে জিজ্ঞেস করা পরে ফাঁসফার বিজাদের দিন ফাঁসফার বিজাদের দিন রাতেরা ইয়ার সারো কানা আপনি কামিয়াব হয়ে যায় বিজাদের দিন দিনদার আওরতের সাথ খুব কামিয়াব হয়ে যাও দিনদার আওরতের সাথ এগুলো বলেন এই সাতটা যদি না পাওয়া যায় শুধু দিনদারি পাওয়া যায় আর কোনোটা পাওয়া যায় না শুধু দিনদার মেয়ে লোকের সাথে তুমি কামিয়াব হয়ে যাবে তারে বাদ দিয়ে দাও তেরে গুণ হাত থাকালো হাত থাকালো ধো তোমার দুনো হাত যেন দুনো হাতে মাটি না দুনো হাত থাকালো ধো তার বা তিয়ে থাকা তার একটু মাটি লাগো তোমার দুনো হাতের মধ্যে ইহা ইসজুমদাসে ইহা ইসজুমদাসে বদবাহা মুরা তিনি হয় এই জুমলা দ্বারায় তোমার কে বদবা দেয় না বলকে উস মকসুদ কো ইস মকসুদ কো দিনদার আওরত কো আপনা মতলুব করার দে না দিনদার আওরত কো আপনা মতলুব করার দেনি দেনি কি তরকিব হ্যায় या तो छत महजूब है या छत महजूब है छत महजूब है ज्यादा इन तर्ज पर विजाद दीन इन तर्ज पर लम तर्ज पर विजाद दीन इन लम तर्ज के बाद दीन यदि न कि तेरी निंजार मेरे को छाते कामयाब ना हो जा कर बात ये था तुम्हारे दोनों हाथों में चले मारने का یہ تو رسول اللہ صلی اللہ علیہ وسلم نے یہ اربع کہا لے مالہا بحسبہا بجمالہا بدینہا تسفر لدینها فاسفت لدینها، ضرور کامیاب ہو جا اس عورت کے دینداری کی سبب سے، یہ محدود سمجھے یا تو تھربا کی یتا کا تھربا کی یتا کا آئے سدھ محروم من الخیر، سدھ محروم من الخیر ان لم تفعل ما امرت به امرت به، অথবা তোমার দুনো হাতের মধ্যে মাটি লেগে তুমি হরি হয়ে যাবা, আমি যা হুকুম করছি সে হুকুম যদি তুমি পালন না করো কেন আছে মান তাজব্বতা ইব্রাতান তাজব্বতা ইব্রাতান লিহিসিহা, কোনো ব্যক্তি যদি কোনো মেয়ে লোককে বিবাহ করল তার ইজ্জতের ইজ্জত বাড়লে লাম অধিক ইল্লা জিল্লাম ইন্টারিতে কি না থাকে তার দিল যদি আরো বাড়বে ইজ্জত বাড়বে না। মান তাদের বাজে আগ্রাতন বেগাইরে হা যে আদর যে ইতিহা লাম অধিক তো ইল্লা জিল্লাম অমান তাজবদা ইমরাতান লিমালিহা, মেয়ে লোকের মাল দেখছে মাল দেখে হয় বিবাহ, লামিয়া ঠিক হলো ইল্লা ফাকরা তার হালত আরো সত্যি হয়ে গেল। আমান তাজার বোধায় ইমরাতান লে হাসাবে হা, আমান তাজার বোধায় ইমরাতান লে হাসাবে হা লামিয়া জিদহু ইল্লা দানা আতান, আর কোন গুরু যদি বিবাহ করে মেয়ে লোককে মেয়ে লোকের খানদান দেখে তো এই নিচে হয়ে যাবে, তো দেখতে তো তুই দিন গেছে আনা সারা দিনে রান আদি ঘোরা রাখা নাইজের লাল কাল আন আবু ঘোরা রাখিয়া লাল কাল আন তো রায় হ্যাঁ আন্না রো কাল উনোনে ফরমায়া উনোনে কহা قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فرمایا ہے تنفح المرأة لأربع، شادی کی جاتی ہے عورت کو چار چیز کے سبب، لما لها اس کے مالداری کو دیکھ کر، وحسبها اس کے خاندان دیکھ کر، وجمالها اور اس کے خوبصوری کو دیکھ کر، ولدینها ان کے دینداری کو دیکھ کر، پس پر بتاتا کہ تو کامیاب ہو جا دیندار عورت کے ساتھ، سارے بات یہ ادا کا تیرے دونوں ہاتھ خاکالو دھو، یہ سارا بات یہ ادا کا یہ جملہ تو بدعا کے لیے ہے لیکن یہاں بدعا نہیں ہے بلکہ اس کا مقصد دیندار عورت کو اپنا مطلوب خراب دینے کی ترتیب ہے، یہ تو شرط محدود ہے علم کا سب گزاریاں سارا بات یہ ادا کا یہ تو ان سب کا سفر بے ضابطہ طرح یہ تو طرح یہ کا اس بات ہے اے سن کا معلوم مل گئے ان لم تفعل ما امرت بك ہمیں جا حکم کرتی تمہیں جب یہ پتا بولے فارم نہ کرو دنیا بھری گئے کہنا یہ شدھ میرے کے بواہ کر لو তার ইজ্জতিকা তারা আজ দিতে পারে, মহিলোককে বিবাহ করল কি জন্য মাল দেখা আল্লাহ তারা তার মহতাজি পায়, মহিলোককে বিবাহ করল তার ঠান্ডা দিয়া আল্লাহ তারা তার কারণ নিতে পারে, وعن عبد الله بن عمر عبد الله بن عمر سے روایت ہے، عمر اور عمر میں کے پارتھک کو عمر پر علی پہنا ابا بہن عمر پر علی وعن عبد الله بن عمر عمر وفرد رضی اللہ تعالی عنہ انه قال قال رسول الله صلى الله عليه وسلم اب دنیا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم۔ عبد الله بن عمر سے روایت ہے، انہوں نے کہا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے اب دنیا كلها متاع، دنیا سب کے سب متاع ہے، دنیا سب کے سب متاع ہے، یعنی وہ چیز ہے جس سے تھوڑا پیدا اٹھایا جائے پھر ختم ہو جائے، متاع دیتا ہے، متاع وہ چیز ہے جس سے تھوڑا فائدہ اٹھایا جائے پھر فنا ہو جائے، متاع تمتر تمتر قلیل، تمتر نفع قلیل، قلیل نفع، تمتر نفع قلیل، تمتر قلیل نفع عربی ارتھ، تمتر قلیل نفع وزائل عن قلیل، کسی دن فائدہ اٹھایا کنتو اونر الف مگر مرتے ٹھیک ہے، کل متاع دنیا قلیل، آپ نے بولے تھے دنیا ایک فائدہ الف، ابھی سے لاؤکان کی دنیا، لاؤکان کی دنیا عند اللہ، لو كانت الدنيا عند اللہ جناح بعوضة، ما سقى الله، ما سقى الله قافلا منها شربة ماء، اللہ بلے متاع قلیل، যদি সমস্ত দুনিয়া এটা আল্লাহর কাছে একটা মাছির পারের সমতুল্য হইত তো একটা কাজ হলে আল্লাহ তালা এক ফুট পানি ভাগ পাচ্ছে, দুনিয়া আল্লাহ তালার কাছে একবারই কোনো দাম নেই, মাথা মানে অল্প জিনিস অল্প কিছু তিনি ফায়দা উঠেন একবারে ختم ہو جائے، حضرت علی رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا ہے ربنا آتنا فی الدنیا حسنا وفی الآخرة حسنا، ربنا آتنا فی الدنیا حسنا، حسنا سے مراد ہے امرأة صالحہ، ربنا آتنا فی الدنیا حسنا حسنا سے مراد نیک میں لوگ، وفی الآخرة حسنا صالحین، آخرت مجھے حسنا صالحین، اور وقنا عذاب النار بالمرأة سلیدہ، بالمرأة سلیدہ بغیر میں تو مقاصد مراد نیکار عورت عورت آخرت کے کاموں میں رفیق تو مددگار تو مفید ثابت ہو ارکم ایلوک من عبداللہ عبد عمر بن عبد اللہ کا مرسل روایت ہے انہ قال انہوں نے کہا انہوں نے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمایا ہے اب دنیا کلھا متاع دنیا سب تو سب متاع ہے متاع جو نا جس سے تھوڑا فائدہ اٹھا جائے پھر بنا ہو جائے دنیا پھر گم ہو جائے دن تارا فائدہ کے لیے گھر پر چڑھے وہ خیر مقاعد دنیا اور دنیا کے بہترین مقا المرد صالح نیکار بیویاں ہیں جو آخرت کے کاموں میں مددگار ہو تو مسلم اس حدیث کو مسلم نے روایت کیا ہے رواں کو کون سی خطرہ لطیف مقبول مقبول بات ابھی برائے رہتے رضی اللہ تعالیٰ عنہ ابھی برائے رہا رضی اللہ تعالیٰ عنہ سیر ہے انہو قال انہوں نے کہا ہے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمایا ہے خیر نسائی راکتنا الابل صالح نسائی قریشن احنام علی ولد فی صغره وَأَرْعَاهُ عَلَى جَوْدٍ فِي ذَاتِ يَدِهِ ابو حریرہ رضی اللہ عنہ سے روایت ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے خیر النساء بہترین عورت رکبنا الابل جو اونٹوں پر سوار ہوتی ہے بہترین عورت جو اونٹوں پر سوار ہوتی ہے صالح و نچائے قریش قریش کے نیکار بیویاں ہیں صالح و نچائے قریش قریش کے نیکار بیویاں ہیں احناب علی ولد فی صغره وہ عورت زیادہ شفیق ہوتا ہے بچے پر اس بچے کی بچپنی میں بچہ جب تک بچے تک گزرا ایک دن وہ بچے اسے بہت مہربان ہے وہ ارحا اور زیادہ حفاظت کرنے والا ہوتا ہے اللہ جاؤزین جاؤز پر جاتے ید ہی اس مال میں جو اس کے ہاتھ میں ہوتا ہے متفق علیہ ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ سے روایت ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے بہترین عورت جو اونٹوں پر سوار ہوتی ہے قریش کے نیکار عورتیں معلوم ہے یہ لوگ جرن کی اونٹوں روپے حاصل کر رہا ہے سر آپ قریش نیکار دی جرنا اس زمانہ قریش میلو بنا اونٹوں پر سوار ہوتی ہے سوار اونٹ سرا اس میں کون سی لینا بہترین عورت جو اونٹ پر سوار ہوتی ہے قریش کے نیکار عورت طرف جو قریش ہے نیکار نیکاری خدرے علامت بدے دیتے ہیں بچے پر زیادہ شفیق ہوتے ہیں زیادہ مہربان ہوتے ہیں اس کے بچوں نہیں ہیں اللہ والا دن بول سے اللہ والا دہا بنے رہے ایک بچہ چھوٹا سے نجی ہو پارے اور غائب ہو جا پارے بڑا مہربانی تھکتے پارے اور کی کرے سامیر جی مال بولے سامیر مالک بہت مہاپ ہوتا ہے احناب چھوٹے بچوں پر بہت فضیلت ہوتا ہے احناب لیکن چھوٹے بچے پر بہت فضیلت ہوتی ہے اور اپنے اس مال جو اس کے قبضہ میں ہے بہت زیادہ حفاظت کرنے والی ہوتی ہے بہت زیادہ حفاظت کرنے والی ہوتی ہے خیر کے اعتبار سے خیر ہے خیر کے اعتبار سے صالح اور احناب ہو ارحاب ہو تو مذکر لایا ہے اعتبار سے صالح اور ارعا ہو احناب ارعا ہو تو مذکر لایا ہے یا اعتبار سندھ کے مذکر لایا ہے یا اعتبار سندھ کے مذکر لایا ہے اتنے پرشن ہو المتاع الدنیا کلها متاع وخیر متاع الدنیا المرء الصالح الخیر مرء الصالح خیر جتی اس کا تبدیل چیز ہے خیر اس کا تبدیل چیز ہے عقل کس لو اخیر یہ خیر اس میں تبدیل چیز ہے اصل اپیت چیز ہے خیر اعتبار صالح صالحہ بلن خیر اعتبار صالح اس میں تبدیل جدی ویوہار ہے مذکر آنا جائے مانس آنا جائے مذکر آنا اولا یہ خیر آنا صالح آنا ارعاب ارعاب مذکر سی جائے احا ارعاب الى مذکر سی جائے یہ مذکر سی جائے اعتبار کی ذاتی ید ہی ہے کی ذاتی ید ہاں آرن ہے جزر کا کی اندر جائے یہ خیر اس سے تبدیل سی جائے اس سے تبدیل اچھے تعال سی کو کیلئے ہوئے مونس مونس آنا جائے مذکر آنا جائے مذکر آنا اتم اولا ایجا بھی صالح مذکر آنا جائے اور احناب جا مونس سی کے نائنا مذکر سی جائے ارعاب مذکر سی جائے سی ذاتی یدی ہی یدی ہاں آئیشا یدی ہی آنا ہوش ایک تو سی جبرن